আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে পাপ বিষয়ক আলোচনা, আলোচ্য বিষয় হল প্রত্যেক মানুষই পাপী, প্রত্যেক মানুষই পাপী। আর এ ধরাধামে যে মানুষ এসেছে সে মানুষ পাপ মুক্ত নয়, কেবল এক শ্রেণীর মানুষ পাপ মুক্ত, যাকে পাপ বলা হয়, তবে তারা ভুল মুক্ত না, পাপ মুক্ত। কারা? নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরামের কোনো পাপ থাকতে পারে না, নেই, ভুল হয়েছে। আর নবী ছাড়া সকল মানুষই হচ্ছে পাপী, পাপে তাপে কিছু না কিছু থাকবেই, পাপ কোনো না কোনো পাপ হয়েই থাকে, ভুলে ভরা এই মানুষের দ্বারা। মানুষের প্রকৃতি মন্দ প্রবণ, তার মধ্যে প্রক্ষিপ্ত আছে স্বররিপু। আপনি জানেন যে একই মানুষের আত্মা তিন প্রকার হতে পারে, নাফসে মুতমাইন্না, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা। কখনো সে মুতমাইন্না শুধু ভালোর দিকে ধায়, কখনো সে আম্মারা শুধু খারাপের দিকে ধায়, আর কখনো সে লাওয়ামা ভালো করে, খারাপ করে, খারাপ করে আবার তওবা করে, আবার নিজেকে কি করে, নিজেকে আক্ষেপ, নিজের আক্ষেপ হয়, নিজের অনুশোচনা হয়, ইত্যাদি তওবা করে। তো এই শ্রেণীর মানুষ এইভাবেই, তার প্রকৃতিই হচ্ছে এইটা। মানুষের ভিতরে স্বররূপ আছে, স্বররূপ মানে ছয়টা শত্রু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই যে ছয়টা রিপু তার মধ্যে আল্লাহ তালা ভরে দিয়েছেন, এটা হচ্ছে তার প্রকৃতি। তার মন তাকে পাপ কাজে প্রলুব্ধ করে, তার মন তাকে পাপ কাজে প্রলুব্ধ করে। এই জন্য বলা হয়েছে আফজালুল জেহাদি, সব থেকে শ্রেষ্ঠ জেহাদ হল মনের বিরুদ্ধে জেহাদ, মনের বিরুদ্ধে জেহাদ। তার মানে মন এমন, যেহেতু মন হচ্ছে ইন্নান নাফসাল আম্মার আতম বিশ্বু, মন হচ্ছে মন্দ প্রবণ, এই জন্য এই মনের বিরুদ্ধে জেহাদ করাটা হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ। প্রত্যেক পাপে আছে এক প্রকার তৃপ্তি। আপনি দেখবেন কুল্লু মামনুইন মারগুব, যেটাই ইসলামে নিষিদ্ধ জানবেন তাতেই কোনো না কোনো তৃপ্তি আছে, আর এই জন্যেই ইসলামে নিষিদ্ধ। গান বাজনা শোনা হারাম, গান বাজনা শোনাতে তৃপ্তি আছে না নেই? আছে। ব্যভিচার করা হারাম, ব্যভিচার করাতে তৃপ্তি আছে না নেই? চুরি করা হারাম, চুরি করাতে তৃপ্তি আছে না নেই? আল্লাহ মুস্তাফা, যে জিনিসটাই নিষিদ্ধ সেটাই দেখবেন মানুষের কাছে কি লোভনীয়। তার উপরে শয়তানকে আবার স্বাধীনতা দেওয়া হয়েছে। শয়তানকে কি বলা হয়েছে? তুমি যাকে পারো ভ্রষ্ট করো, যাও, কিন্তু আমার খাঁটি বান্দাকে পারবে না। যাকে পারো ভ্রষ্ট করো, শয়তানকেও আধিপত্য দেওয়া হয়েছে মানুষের উপরে। কোন কোন পাপে মানুষের মনের কোন তৃপ্তি না থাকলেও শয়তানের তাতে লাভ আছে। হয়তো দেখবেন এমন পাপ যে মানুষের কোনো লাভ নেই, কিন্তু শয়তানের লাভ আছে। তখন শয়তান সেই পাপটা সংগঠন করে, নিজ দল ভারী করার জন্য মানুষকে পাপে লিপ্ত করে। কে শয়তান? ইন্নামায়াদু হিজবাহু লিয়াকুন মিনা সাহাবির সাঈদ। সে নিজের দলকে ডাকে, আহ্বান করে, দল ভারী করে, যাতে করে তাদেরকে জাহান্নামে, যেমন আল্লাহ কাছে বাধা করেছিল যে আমি অধিকাংশ মানুষকে কি করব, জাহান্নামে নিয়ে যাব। নিশ্চয়ই মহান প্রতিপালকের তাতে অনুমতি থাকে। পাপ যে ঘটবে, যদি আল্লাহর অনুমতি না থাকতো পাপ ঘটত না, তাহলে হুজুর মানুষের দোষ কি? মানুষের দোষ হচ্ছে মানুষ নিজের এখতিয়ারে করে, কিন্তু আল্লাহ চাইলে পরে করতে পারত না। মানুষকে এখতিয়ার দেয়া আছে, তুমি ভালো করো মন্দ করো। আর এই জন্য আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই প্রকার, ইরাদা শারঈয়া আর ইরাদা কাউনিয়া। ইরাদা কাউনিয়াতে দুরকমই ঘটবে, কিন্তু ইরাদা শারঈয়াতে তিনি বলছেন ভালো করো। তার ইচ্ছা হলো যে মানুষ ভালো থাকুক, ভালো করুক, কিন্তু ইরাদা কাউনিয়াতে আছে যে মানুষ পাপ করবে। আর অনুমতি আছে বলেই বান্দা কি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতেও পারে না, আর কেউ মন্দ কাজ বর্জন করতেও পারে না, বরং নড়াচড়া করারও ক্ষমতা নেই আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া। সৃষ্টিকর্তার ইচ্ছায় ছিল মানুষ পাপ করবে, তার মানে আল্লাহ তাআলা সৃষ্টি হচ্ছে ফেরেশতা, তাই না? ফেরেশতাতে কোনো পাপ আছে? পাপ নেই, ফেরেশতার কোনো পাপ নেই। আল্লাহ তাআলা জিন সৃষ্টি করলেন, জিন জাতির মধ্যে পাপ সংগঠন হলো, তারা খুন খারাপি করলো ইত্যাদি ইত্যাদি। তারপরে আল্লাহ তাআলা আর একটা সৃষ্টি চাইলেন, সেটা হবে মানুষ। আর মানুষ কি করবে? মানুষ ভালো কাজ করবে এবং পাপ কাজও করবে। আল্লাহ চাইলেন যে মানুষ খারাপ কাজ করবে আর আমার কাছে তওবা করবে, আমার কাছে আকুতি মিনতি করবে, আমার কাছে মাপ চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা এটা চাইলেন যে ক্ষমা চাইবে, সেটা আমার কাছে প্রিয়, আমি তাকে ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ তাআলা নিজের একটা নাম নিলেন তওয়াব। বান্দা তওয়াব হয় সে তওবা করে, আর আল্লাহ তওয়াব হন তিনি তওবা গ্রহণ করেন। সুতরাং এই জাতি সৃষ্টি তিনি চাইলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান মাত্রই হচ্ছে ভুলে ভরা, তার পাপ হবে। ওয়া খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, তবে হ্যাঁ, যাদের যারা ভুল করে, যারা পাপ করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? তাদের মধ্যে শ্রেষ্ঠ হল যে যে ব্যক্তি তওবা করে। আর যে ব্যক্তি তওবা করে সে হল এই পাপীদের মধ্যে শ্রেষ্ঠ। তার সকল সৃষ্টি তার গুণগান গায়, ফেরেশতাকুল তার ইবাদতে সদা মশগুল। ফেরেশতাদের কাজ কি? শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। তবুও তিনি চেয়েছেন এমন এক সৃষ্টি যারা ভুল করবে, অতঃপর তারা তার কাছে বিনয় সহকারে ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমা প্রার্থনা এক মহান ইবাদত, ইস্তেগফার একটা মহান ইবাদত। তাই মানুষের প্রকৃতিতে পাপ প্রক্ষিপ্ত হয়েছে, মানুষ পাপ না করলে সে সৃষ্টি তার পছন্দনীয় ছিল না। মানুষকে তিনি সৃষ্টি করলেন কি জন্য? যে মানুষ পাপ করবে এবং তওবা করবে। লাউলা আন্নাকুম তুজনিবুন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি পাপ না করতে, লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুন ফায়াস্তাগফিরুন ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাআলা অন্য একটা সৃষ্টি করতেন যে সৃষ্টি পাপ করত এবং তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইত, আল্লাহ ক্ষমা করে দিতেন। তাহলে মানুষ, আল্লাহ তাআলার ইচ্ছা কি ছিল? যে মানুষকে আমি এমন সৃষ্টি করব যে সৃষ্টি পাপ করবে, পাপ করার পর তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদে, সেই সত্তার কসম যার হাতে আমার জান আছে, কার? আল্লাহ তাআলার। লাউ লাম তুযনিবু, যদি তোমরা পাপ না করো, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। ওয়াজাআ বিকাওমিন ইউযনিবুন, যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করতেন এবং এমন এক জাতিকে আনয়ন করতেন যারা পাপ করত, ফায়াস্তাগফিরুন আল্লাহ তাআলা, তারা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করত, ফায়াগফিরু লাহুম, এবং তিনি তাকে তাদেরকে ক্ষমা করতেন। তার মানে এই নয় যে পাপ করার অনুমতি, এখান থেকে বোঝা যাচ্ছে পাপ করার অনুমতি আছে, তাহলে আল্লাহ বলছেন পাপ করো না, তা না। আল্লাহ চেয়েছেন যে মানুষের মধ্যে পাপ, পাপের প্রকৃতি থাকবে কিন্তু সে পাপ করবে না, হচ্ছে খাঁটি বান্দা। মানে পরীক্ষার জন্য, যদি আপনার পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রশ্ন তৈরি না করা হয়, খাতা না দেওয়া হয়, কিভাবে পরীক্ষা হবে? আপনাকে বই দিলাম লিখুন, সেটা কি পরীক্ষা হবে? আপনার বল খেলাতে আপনি গোল দেবেন, জিতবেন, তো বিপক্ষে যদি কোনো দল না থাকে তো বল খেলা জেতা কিছু হবে? পরীক্ষার জন্য আল্লাহ তাআলা শয়তান সৃষ্টি করলেন, আর পরীক্ষার জন্য, মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাপ সৃষ্টি করলেন। এই পাপ সৃষ্টি করে, পাপের প্রকৃতি দিয়ে মানুষকে খাঁটি বান্দা রূপে, মানে তাকে বেছে নেবেন। আর তার মানে এই নয় যে আল্লাহ তাআলা পাপের অনুমতি দিয়েছেন, সৃষ্টির শুরুতেই সুমহান স্রষ্টা পাপ পূর্ণ সৃষ্টি করেছেন, পাপপূর্ণ মানুষের প্রকৃতিতে প্রক্ষিপ্ত করেছেন, পুণ্যের পুরস্কার স্বরূপ সৃষ্টি করেছেন জান্নাত, আর পাপের শাস্তি স্বরূপ তিনি প্রস্তুত করেছেন জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল, আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরিলকে বললেন ইজহাব ফানজুর ইলাইহা, যাও তুমি জান্নাত দেখে এসো। জিবরিল, যাও তুমি জান্নাত দেখে এসো। ফানাজারা ইলাইহা সুম্মা জাআ ফাকাল, জিবরিল গেলেন, গিয়ে জান্নাত দেখে এলেন, দর্শন করার পর এসে বললেন, আই রব ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি এই জান্নাতের কথা শুনবে সেই এই জান্নাতে আসতে চাইবে, সে এই জান্নাতে আসতে চাইবে। সুম্মা হাফফাহা বিল মাকারে, তারপরে সেই জান্নাতকে খুব কষ্টদায়ক কাজ দিয়ে, কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিলেন সেই জান্নাতকে। তারপরে বললেন, আল্লাহ বললেন, ইয়া জিবরিল ইজহাব ফানজুর ইলাইহা, এখন তুমি আবার যাও, তুমি আবার জান্নাতকে দর্শন করো। ফা যাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা জাআ ফাকাল আই রাব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদ, এসে জিবরিল এসে বললেন, হে রব, তোমার ইজ্জতের কসম, আমার মনে হয় যে এই জান্নাতে কেউ যেতে পারবে না। বুঝতে পারলেন? আগে জান্নাত দেখে, জান্নাতের লোভ সবারই আছে, কিন্তু জান্নাত পাওয়ার যে কাজ করতে হবে সেই কাজ আমার মনে হয় কেউই করতে পারবে না। মানে এমন কষ্টদায়ক বিষয় আছে, মানুষ একটা হচ্ছে করতে হবে আর একটা হচ্ছে বর্জন করতে হবে, ছাড়তে হবে, একটা করতে হবে একটা ছাড়তে হবে। তো কিছু কাজ আছে করা মুশকিল, কিছু কাজ আছে ছাড়া মুশকিল, আর এইটা নিয়েই জান্নাত যখন আছে, ঘেরা আছে, তখন এই দুটোই মানুষ করতে পারবে না, ছাড়তেও পারবে না, ফলে তারা সে জান্নাতে যেতে পারবে না। কাল ফালাম্মা খালাকাল্লাহুন নার, এবার যখন জাহান্নাম সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, জিবরিলকে বললেন, যাও ফানজুর ইলাইহা, দেখে এসো জাহান্নামটা। ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা জাআ ফাকাল, জিবরিল সাহেব গেলেন, গে জাহান্নাম দর্শন করে এসে বললেন, আয়রাব ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলাহা, তার মানে ইয়া আমার রব, তোমার ইজ্জতের কসম, জাহান্নামের ব্যাপারে যে শুনবে সে কোনোদিন এতে প্রবেশ করতে চাইবে না। ফাহাফাহা বিশাহওয়াত, আল্লাহ তাআলা তারপরে যত রকমের মনোলোভা জিনিস আছে, যত রকমের মনোলোভা জিনিস দিয়ে সাজিয়ে দিলেন জাহান্নামটাকে, ঘিরে দিলেন। তারপর বললেন, জিবরিল যাও, ফানজুর ইলাইহা ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা জাআ ফাকাল আই রাব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আন লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, ইয়া আমার রব, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, সবাই জাহান্নামে চলে যাবে। যে লোভনীয় জিনিস দেওয়া হয়েছে এই জাহান্নামে আসার জন্য, আদম সন্তান তা বর্জন করতে পারবে না। মোট কথা হলো, এই বিশ্ব রচনা হলো, রচিত হলো, পৃথিবীর সংসারকে সুসজ্জিত করা হলো নানা অপলুব্ধকারী বস্তু দিয়ে। মানুষ আবিষ্কার করলো কত পাপ, কত পাপের উপকরণ, তাই না? ধীরে ধীরে ধীরে ধীরে পাপের উপকরণ কত দেখছেন, একটার পর একটা এমন পাপের জিনিস। যে মানুষ পাপ করতে জানতো না সে মানুষ পাপ করত, যে মহিলা বাইরে গিয়ে কোন পুরুষ মানুষকে চোখ মারত না সে ঘরে বেডে বসে চোখ মারা দেখছে না, করছে না, দেখছে না, দেখছে না, ঘরের ভিতরে বসে তাকে চোখ মারছে, ঘরের ভিতরে পাপ ঢুকে গেছে, পকেটে পকেটে পাপ ঢুকে গেছে। এখন পাপের কত রকমের উপকরণ এসে গেছে, মানুষ পাপ আবিষ্কার করছে, যত দিন যায় তত আবিষ্কার হতে থাকে পাপের নানা উপায়, নানা আড্ডা, নানা আখড়া, বিনোদন স্থল, সমুদ্র সৈকতে দেখুন, নাইট ক্লাবগুলো দেখুন, সেখানে পাপের কত রকমের সিস্টেম রাখা হয়েছে। এই সেই পৃথিবী যার একটি ছবি অঙ্কন করে কবি নজরুল গিয়েছেন, যদিও কবি নজরুলের যুগে এসব পাপের ওসিলা ছিল না, তাই না? কবি নজরুল কি বলছেন দেখুন, ফুলে ফুলে সেতা ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, কোথায়? পৃথিবীতে। ফুলে ফুলে সেতা ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে সেতা কামনার জ্বালা, চাঁদে চুম্বন তাপ, সেতা কামিনীর নয়নে কাজল, শনিতে চন্দ্রহার, চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল, দেখে মরে আছে মার, প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান, বুকে বুকে সেতা বাঁকা ফুল ধনু, চোখে চোখে ফুল বান। অবশ্য তিনি নারীকে কেন্দ্র করে, শুধু নারীর ভিতরেই যে কত পাপ আছে, এজন্য অনেকে নারীকে বলে শয়তানের রশি, নারী দিয়েই বহু কিছু পাপ ঘটে। তো শয়তানের রশি হাদিস কোরআনের কথা না, লোকে বলে থাকে, কিন্তু নারী দিয়ে যে কত পাপ হয় কবি নজরুল এখানে বলতে চেয়েছেন যে সে কামিনী কামনার একটা বস্তু, যাকে দেখে মানুষের কাম জাগে, পুরুষের কাম জাগে, যাকে দেখলে দেখতে মনে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার নজর পড়লে কি করো, চোখ ফিরিয়ে নাও, চোখটা ফিরিয়ে নাও, নজর পড়ে গেছে চোখ ফিরিয়ে নাও, দ্বিতীয়বার আর তাকায়ও না। কিন্তু এমন জিনিস সেটা যে বারবার তার দিকে তাকাতে মনে হবে, চরণে লাক্ষা, ঠোঁটে তাম্বুল, ঠোঁটে তাম্বুল তখন পান খেয়ে মেয়েরা মুখ লাল করত, আর আজকাল তো পান লাগে না, পান না খেলেও উপরে বেশ কিছু রং লাগিয়ে আকর্ষণ করা যায়, আর পায়ে আলতা, পায়ে আলতা দিয়ে, নখে নখ পারিশ দিয়ে বিভিন্ন রকমের সাজ সরঞ্জাম। আর কবি নজরুলের যুগেও আমার মনে হয় যে বর্তমানে যে ড্রেস বের হয়েছে সেরকম ড্রেসও ছিল না, তবুও তিনি বলছেন প্রহরী সেখানে চোখাচোখ নিয়ে সুন্দর শয়তান, বুকে বুকে সেটা বাঁকা ফুল ধনু, চোখে চোখে ফুল বান। এই চোখেই চোখেই যে কত রকমের পাপ আছে, তাই না? তিনি আরো বলেছেন পাপের পঙ্কে পুণ্য পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ। পাকের পঙ্কে মানে পাপের পাঁকে, পাঁক বুঝেন তো, যে পুকুরের নিচে যে মাটি থাকে তার উপরে পুণ্য পদ্ম, যে পদ্ম ফুল ফোটে সেটা পুণ্য। ফুলে ফুলে হেতা পাপ, কিন্তু ফুলের ভিতরে, ফুলের ভিতরে কি আছে, পাপ ভরা আছে। সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ, সুন্দর এই ধরা, এই পৃথিবী সুন্দর আর কিন্তু ভরা আছে শুধু বঞ্চনা আর অভিশাপ। এখানে পাপ, এখানে অভিশাপ, এখানে বঞ্চনা। অবশ্য কেউ কেউ এই পাপ নিয়ে আর তার মনে বঞ্চনা নেই, সে সবকিছুই পেয়েছে, সে ফুর্তি করে যাচ্ছে, তাই না? তারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, তারা পেয়ে গেছে, তাদের কাছে বঞ্চনা নেই, তারা হচ্ছে ডু ফুর্তি নো চিন্তা, চালাও পৃথিবীটাকে এনজয় করে নাও, খালি বলছি এনজয় করে নাও, পৃথিবীটাকে উপভোগ করে নাও, তুমি যে সংসার পেয়েছো, তুমি যে সুখ পেয়েছো উপভোগ করে নাও, তাদের পরকাল বলে চিন্তাটা নেই, যেহেতু পরকালে বিশ্বাস নেই, শুধুমাত্র দুনিয়া সাজাও, দুনিয়া খাও, দুনিয়া নারী ইত্যাদি গাড়ি বাড়ি নিয়ে শুধুমাত্র সুখ ভোগ করো, দুনিয়াটাকে উপভোগ করো, জীবনটাকে উপভোগ করো। যে মানুষ পাপ করবে না মনে করে, সে মানুষও মনের অবচেতনে পাপ পিছলে গিয়ে পড়ে, তার পাপ পাপে পাপ পিছলে গিয়ে পড়ে, ভাবে পাপ করবো না, কিন্তু হঠাৎ করে এমন কাজ হয়ে যায়, সে পাপ তার দ্বারায় পাপ হয়ে যায়। পাপ যন্ত্রের সাহায্যে পুণ্য দিয়ে পাপের মোকাবেলা করতে গিয়ে কোনো না কোনো পাপে পতিত হয়। এই যন্ত্র আপনি ভাবছেন এই যন্ত্রটা খারাপ, এটা দিয়ে আমি দাওয়াতের কাজ করব, দাওয়াতের কাজ করতে গিয়েও আপনার ডাইনে বাঁয়ে এমন উলঙ্গ ছবি আসছে যে তাতেও আপনার পাপ হচ্ছে না, হচ্ছে না। আপনি এই যন্ত্র দিয়ে মোকাবেলা করবেন পাপের, কিন্তু এই করতে গিয়েও আপনি পাপে পড়ছেন, যেহেতু পাপ দিয়ে পৃথিবী মোড়া, পাপ দিয়ে পরিবেশ ঘেরা, পাপ দিয়ে পরিমণ্ডল পরিবেষ্টিত, তাই সুইচ টিপলেই পাপ, সুইচ টিপলেই পাপ, জানালা খুললে পাপ, দরজা খুললে পাপ, সামনে পেছনে ডানে বামে দৃষ্টিপাত করলেই পাপ, পাপে পাপময় এই জগৎ, এ ধরা। ধর্ম না করে পাপ, সবাই জানে ধর্ম না করলে পাপ হবে, আর ধর্ম করতে গিয়েও পাপ, ধর্মের নামে পাপ, ধর্ম না করে এক শ্রেণীর মানুষ পাপ করছে, আর ধর্ম করতে গিয়ে এক শ্রেণীর মানুষ পাপ করছে। পরস্ত্রী নিয়ে পাপ, আপনার স্ত্রী যে নয় তাকে নিয়ে বহু মানুষ পাপ করছে, আবার নিজের স্ত্রীকে নিয়েও পাপ হয় না, হয় না? নিজের স্ত্রীকে নিয়েও পাপ হচ্ছে, যেগুলো নিষেধ আছে সেগুলো স্ত্রীর সঙ্গে করলে আপনার পাপ হয়ে গেল। ঘরের ভিতরে পাপ, ঘরের বাইরে পাপ, দেহাঙ্গ নিয়ে পাপ, মনের অভ্যন্তরে পাপ, সুগন্ধে পাপ, দুর্গন্ধে পাপ, ফুলে পাপ, কাঁটায় পাপ, পাপ আর পাপ, যেখানে আপনি পা বাড়াবেন সেখানেই হচ্ছে পাপ। ঘরে বসে থাকলেও পাপ, পথ চললেও পাপ, পাপের কাদাতে যেন সারা পথ পিচ্ছিল্য, সংসারের পথের পথিকের জন্য সাপ এড়িয়ে চলা খুব সহজ, কিন্তু পাপ এড়িয়ে চলা বড় কঠিন। সাপ আপনি দেখতে পাবেন, তাই না? আপনি এড়িয়ে চলতে পারেন, কিন্তু পাপ আপনার এমন ভাবে আসবে যে আপনি তাকে এড়িয়ে চলতে পারবেন না। অপরাধী জন্মায় না, তৈরি করা হয়, তাই না? মানুষের প্রকৃতিতে কি আছে? ইসলামের প্রকৃতি আছে, কিন্তু পরিবেশ গুণে সেই ছেলে, হাদিসে আছে না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ইসলামের প্রকৃতির উপরে প্রত্যেক শিশু জন্ম নেয়, তারপরে ফাই আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি, যে হাদিসে আছে যে তার বাপ মা তখন তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, আর যারা মুসলমান মুসলমান বানায়, এইভাবে পরিবেশ কোনো কোনো বাড়িতে দেখবেন যে ভালো ঘরে ভালো, সাধারণত ভালো ঘরে ভালো লোক হয়, ভালো ছেলে তৈরি হয়, আর খারাপ ঘরে খারাপ তৈরি হয়। কিন্তু এটা কি সব ক্ষেত্রে হয়? ভালো ঘরে খারাপ হয়, তেমনি খারাপ ঘরেও ভালো হয়, বাইরের পরিবেশের কারণে। বাইরের পরিবেশের কারণে দেখবেন আপনার ঘর, আপনার ঘরে নামাজি নামাজি কে, নামাজ রোজা কেউ করে না, হঠাৎ করে আপনার ছেলে মাশাআল্লাহ কোন পরিবেশে মিশেছে, এসে দেখবেন সে নামাজ রোজা করছে, রে ঘরের সঙ্গে ফাইট করছে। আবার দেখবেন নামাজি ঘর, মাশাআল্লাহ নামাজি পর্দা ঘর, হঠাৎ করে সেই ছেলে আমেরিকা গেল পড়তে, পড়াশোনা করে ফিরে এসে বলে এসব কি, এসব কি, হ্যাঁ হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস করে সব একদম বাতিল করে দিল, বলছে না এসব চলবে না। এগুলো হচ্ছে ওই পাশ্চাত্য যুগের ওই অমক, এগুলো হচ্ছে কি বলে যারা পেছনে পড়ে থাকে তাদের। এখন আধুনিক যুগ, আধুনিকতা চায়, এখন গতির যুগ, গতিশীলতা চায়, প্রগতির যুগ, প্রগতি চায়, দুর্গতি চায় না। আর আসলে আমরা মনে করি ওটাই হচ্ছে দুর্গতি, যারা যেটাকে ওরা বলছে প্রগতি। বেশ, তাহলে মানুষ পিতা মাতার তরবিয়ত মিরাস সূত্রে অপরাধী হয়ে প্রতিপালিত হয়, অথবা বাইরের পরিবেশ প্রভাবিত হয়ে অপরাধ প্রবণতা মনে পোষণ করে। দুই হয়, বাপ মা ট্রেনিং দেয়, তার ফলে ছেলে অপরাধী হয়, আর না হয় বাইরের পরিবেশের কারণে অপরাধী হয়, তেমনি ভালো হয়। দিনদার হলেও তার মধ্যে পাপ স্থান পায়, মহাপাপ না করলেও উপপাপ থেকে বাঁচা কঠিন হয়। পাপ কয় প্রকার বাদশা? পাপ তিন প্রকার, অতি মহাপাপ, মহাপাপ আর লঘু পাপ বা ছোট পাপ। যদি আপনি অতি মহাপাপ থেকেও বাঁচেন, মহাপাপ থেকেও বাঁচেন, কিন্তু লঘু পাপ থেকে বাঁচা বড় কষ্টকর, যে কোনোভাবেই আপনার হয়ে যায় এই উপপাপ থেকে বাঁচা কঠিন। এমনকি যাদেরকে খুব ভালো লোক মনে করা হয় তাদের ভিতরেও পাপ ঘটে থাকে। ভালো লোকদের মধ্যে সব থেকে কোন পাপটা বেশি ঘটে বলতে পারবেন শহীদ? না, ভালো লোকদের মধ্যে যাদেরকে, যারা বিদাতি নয়, ভালো আকিদা, ভালো কিছু সবকিছুই, তাদের মধ্যে যে জিনিসটা ঘটে সেটা বেশি কি? গীবত, গীবত, গীবত। এই গীবত পরচর্চা, ব আমার বই লোকে পড়ছে, এক শ্রেণীর মানুষ বলছে না না না এই বই পড়ো না, এই জামাতের লোক, এ বলছে এ জামাতের লোক, এ কুতুবি, আজি বল্লা। তার মানে একটা মানুষ একটা আলেমের সম্মান নষ্ট করার জন্য বাস ফুসমন্ত্র আমার পেছনে গীবত হতে লাগলো। না না না ওর কথা শোনো না, ও হচ্ছে সৌদি আরবের পয়সা খাওয়া লোক, ও দরবারি, ও অমক ও তমক, এই যে ভালো লোক, এরা সহি আকিদার লোক, সহি আকিদার লোক হয়েও সহি আকিদার আলেমে সামান্য কিছু বুঝেও না, না বুঝে বলেছে অরান্ধুনির হাতে পড়ে রুই মাছ কাঁদে, না জানে রাঁধুনি আমায় কেমন করে রাঁধে। এ অরান্ধুনি বুঝে না মাছ কিভাবে রাঁধতে হয়, দিয়ে মাস্টারই দোষ, মাস্টারই দোষ রে, তাই না? তো এই যে এই শ্রেণীর মানুষ যারা আছে তাদের খেয়ে দেয়ে কাজ নেই, খালি এর ভুল ধরো, ওর ভুল ধরো, ওর ভুল ধরো, আর কিচ্ছু পেলে না, সেই ছোটখাটো ছোটখাটো বিষয় নিয়ে নামাজ বলা হবে না, সালাত বলতে হবে, অমক বলা হবে না, ফি আমানিল্লাহ বলা বিদাত, অমক তমক এই জাতির পিতাকে এইসব নিয়ে বাপরে বাপ, কি সব গরম করে রেখেছে বাজার, নেটের বাজার গরম করে রেখেছে, গীবতে ভর্তি, গীবতকে ছোট ভালো লোকও দেখবেন গীবত করছে, মসজিদের ভেতরে দেখবেন গীবত করছে, কাবা শরীফের আশেপাশে দেখবেন গীবত করছে। ভালো লোকের পক্ষে গীবত থেকে বাঁচাও বড় কঠিন। ভালো লোকও খারাপ কাজ করে, তার ভেতরে পাপ ঘটে, মানুষের সামনে প্রকাশ না পেলেও গোপনে থাকে সে পাপের ভান্ডার। বাধ্যত অধিকাংশ ভালো মানুষই চাঁদের মতো, যাদের একটা অন্ধকার দিক আছে, সেই দিক তারা কাউকে দেখাতে চায় না। উজ্জ্বল তারকার পশ্চাতে থাকে যেমন অন্ধকার, তেমনি বড় বড় মানুষের পেছনেও দেখবে অন্ধকার দিক আছে যেটা মানুষ দেখতে পায় না। পাপ থাকতে পারে, পাপ থাকবে, আর তবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুল খাতায়িনা আত-তাওয়াবুন, সর্বশ্রেষ্ঠ আপনাকে হতে হবে, আর সর্বশ্রেষ্ঠ জীব আপনি, সেই হিসাবে সর্বশ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে জীব হিসাবে, আর সে হচ্ছে মানুষ। প্রকৃত মানুষ হল সেই যে পাপমুক্ত, প্রকৃত মানুষ হল সেই যে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি ইমান রেখে কি করে, আল্লাহর কাছে তওবা করে এবং পাপ বর্জন করে। পাপ মুক্ত হয় সেই হচ্ছে প্রকৃত মানুষ। সেই প্রকৃত মানুষ হওয়ার তৌফিক আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং পাপ বর্জন করার চেষ্টা করতে হবে। পাপে পা পিছলে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, সঙ্গে সঙ্গে। শয়তান ধরলে যখনই বুঝবে যে শয়তান ধরেছে, তখনই ফাইজা হুম মুবসিরুন, সঙ্গে সঙ্গে এই সর্বনাশ, শয়তান তোমাকেই ফেলেছে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, সঙ্গে সঙ্গে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর মনের বিরুদ্ধে জিহাদটা আপনি বুঝতে পারবেন নামাজের ভিতরে, আল্লাহু আকবার। নামাজে আপনার মনও থাকে না, নামাজের শয়তান আপনাকে সব কিছু স্মরণ করিয়ে দেয় আর নামাজটা যাতে নষ্ট হয় সেটা চেষ্টা করে। তো আপনি বুঝতে পারবেন যে মনের বিরুদ্ধে কিভাবে জিহাদ করতে হয়। যেখানে আপনি থাকেন, আপনি বাস করছেন, সেখানে সামান্য সামনেই দেখবেন যে সেখানে মহিলা এবং উলঙ্গ মহিলার বাস রয়েছে, যাতায়াত রয়েছে, তখন আপনি মনের বিরুদ্ধে জেহাদ করুন, তখন আপনি শয়তানের বিরুদ্ধে জেহাদ করুন এবং পাপ বর্জন করুন। এমনও হতে পারে অনেকেই সহপাঠিনী একসাথে, অনেক জায়গাতে সহকর্মিনী একসাথে একই অফিসে কাজ করে, পাশাপাশি বসে হাসাহাসি করে যারা কাজ করে কিংবা পড়াশোনা করে, তাদের মধ্যে পাপ ঘটাটা কি বেশি স্বাভাবিক, বেশি সম্ভব। এই জন্য সেখানে আপনি দেখবেন মনের বিরুদ্ধে জেহাদ করুন, শয়তানের বিরুদ্ধে জেহাদ করুন। কারণ মানে একজন পুরুষ আর একজন মহিলা যদি একাকিত্ব অবলম্বন করে, তৃতীয় কোটনা কে হয়, সাথী শয়তান হয় এবং আপোষে ঘটিয়ে দেওয়ার চেষ্টা করে। এইভাবে শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে হবে। আর মনকেও আপনি খবরদার শয়তানেরই দোষ দেবেন না, মনকে দোষ দেবেন না, আপনার মনও হচ্ছে মন্দপ্রবণ। আর সেই ক্ষেত্রে খবরদার, একই জায়গায় থাকলে ইসুফ আলাহ ইসলামের জুলেখার সাথে কি হয়েছিল সেখানেই তো বলা হয়েছে যে মন হচ্ছে মন্দপ্রবণ। একটা মেয়ে যদি বারবার পেছনে লেগে থাকে, যতই ভালো হন আপনি, আপনার মনটা খারাপ হবে না? হবে না, হতে স্বাভাবিক। সুতরাং চেষ্টা করতে হবে শয়তানের এই চক্রান্ত থেকে আমরা বাঁচব, দূরে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আর তওবা করার তৌফিক দেন, যেন আমরা তওবা নাসুহা, খাঁটি তওবা, খালেস তওবা করতে পারি আল্লাহর কাছে এবং পাপমুক্ত হতে পারি, পাপমুক্ত জীবন গড়তে পারি, সমাজ গড়তে পারি, দেশ গড়তে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।